শাবানের রোজা বলবেন কিংবা শাবানের বাদুন, শাবে বারাত শব্দটা বলবেন না, যেহেতু ইসলামের শব্দ নয় বলবেনই না, গুণা হবে। মাদুলি নেওয়া, মাদুলি পড়া সম্পর্কে বিখ্যাত জিনিস তবুও বলেন, তাবিজ, তাবিজ মাদুলি। আমাদের আহলে হাদিস হই অথবা আহলে গায়রে হাদিস, এই অভ্যাসটা আমরা এখনো বর্জন করতে পারিনি। আমরা ব্যবহার না করলেও আমাদের ছোট বাচ্চাদের সর্দি লাগলে একটা তাবিজ, দুধ তুললে আর একটা তাবিজ, জ্বর হলে আর একটা তাবিজ, এই তাবিজে তাবিজ বেঁধে ছেলে আর বাড়তেই পারে না, তাবিজের ভারিতে গেড়া হয়েই থাকে, গলায় বাঁধা আছে না হয়তো হাতে বাঁধা আছে, জীবসাক বাঁধা আছে, কি বাঁধা আছে, লোহা বাঁধা আছে, এই সমস্ত তাবিজ, লোহা তামা সুতো তালপতা পড়া সুতো পড়া, তারপর অষ্টধাতু মাদুলি, তারপরে ধনেশ পাখির হার, ভালুকের লম, আমি আপনাদের বিস্তারিত বলছি। তাবিজ হল তিন প্রকার, তাবিজ হল তিন প্রকার। প্রথম প্রকার তাবিজ হল যেগুলো কোন ধাতু দিয়ে কিংবা কোন বস্তু দিয়ে তৈরি করা হয়, যেমন বললাম ভালুকের লম ভরে দিল, ভালুক আছে আছে, চাল দিয়ে মেয়েরা ভালুকের লম কিনে নেয় আর এইটা মাদুলিতে ভরে ব্যবহার করে, বলে ভালুক জ্বর ছাড়বে। আমি আপনাদেরকে বলেছি হাসির গল্প একটা, আমার এক বন্ধু ছিল, একসঙ্গে পড়াশোনা করতাম, তো পড়া ছেড়ে দিয়ে ব্যবসা করতে লাগলো। একদিন জিজ্ঞেস করলাম, কি রে ভাই কি করছিস? বলছে করছি আর কি করছিস বল? বলছি ট্রেনে হকারি করি। কিসের হকারি? বলছে তাবিজ বিক্রি করি। এবার তাবিজ বিক্রি করছিস, তাবিজ লিখিস নাকি? বলছি না লিখি না, তবে একটা জিনিসের তাবিজ বানিয়ে আমি বিক্রি করি। কিসের তাবিজ? বলছে হুঁদিন কুতকুতে বাচ্চার লোমের তাবিজ। বহু প্রাণী শুনেছি, ভালুকের লোমের তাবিজ শুনেছি বা অনেক প্রাণীর নাম শুনেছি, এই হুঁদুল কুটকুটে আবার কোন প্রাণী? তো বলছে ও বুঝবে না, আছে, বলতে চাই না বলতে চাই না, শেষ করতে বোকা, বগলের লোম ছিঁড়ি আর ভরি তাবিজ আর বিক্রি করি, পাঁচ টাকা, সর্দি ভালো হবে, বাত ভালো হবে, বেদনা ভালো হবে, স্বপ্ন দেশ ভালো হবে, অমুক ভালো হবে, তমুক ভালো হবে। আর ট্রেনে তো বুঝতেই পারছেন কোন শ্রেণীর মানুষ বেশি থাকে, সস্তায় যদি বস্তা লাভ হয় কে আর ছাড়ে, পাঁচ টাকায় একটা তাবিজ, যদি এতগুলো রোগ ভালো হয়, এতগুলো না হয় যে একটাও ভালো হয় তাও তো কাজে দেবে, মানুষ কেনে আর ব্যবহার করে। যদি এই শ্রেণীর তাবিজ কেউ ব্যবহার করে তাহলে সে মুশরিক, তার শিরক হবে। যদি সে তাসির মনে করে যে এই জিনিসের ভিতরেই তাসির আছে, ভালুকের লোমের এমন তাসির আছে যে জ্বর ভালো হয়ে যাবে, তাহলে সে মুশরিক, শিরক হবে। যে দেবে সে একজন মুশরিক, আর যে ব্যবহার করবে সেও একজন মুশরিক। এমন তাবির ব্যবহারকারীর পেছনে নামাজ হবে না। এমন ইমাম সাহেব যদি তাবির এরকম তাবির দিয়ে থাকে, ধনেশ পাখির হার, অমক পাখির লোম, অমক এই সেই, অমক গাছের শেখর, তাহলে পরে তার কি হবে না, নামাজ হবে না। নম্বর দুই, এমন তাবিজ যে তাবিজ নকশা বানিয়ে লেখা হয়, শয়তানের নাম লিখে লেখা হয়, ফেরেশতার নাম দিয়ে লেখা হয়, ফেরাউনের নাম দিয়ে লেখা হয়, বিভিন্ন জিনের নাম দিয়ে লেখা হয়, তারপরে বিভিন্ন সংখ্যা দিয়ে লেখা হয়, 786, 92, 1005, 7, 10 আরো কত কি আলিফ লাম, তা আপনি বুঝতে পারবেন না, ও যারা লিখে তারাও বোঝে না। আবার কোন কোন একটা তাবিজ খুলে দেখলাম, আমাদের ওখানে সৌদি আরবে যে অফিসে আমি কাজ করি, আমাদের এই কাজ, এই কাজ তো ধরে নিয়ে আসে, বলে দেখো মোটা তাবিজ দিয়েছে, এবার তাবিজটা খুলছে, বেচারা থরথর করে কাঁপছে, বাংলাদেশের লোক। বলছে হুজুর তাবিজটা নষ্ট করবেন না, আমি সে বলবো এটা? বলছে না হুজুর নষ্ট করবেন না, আমার ক্ষতি হবে, আমার মা বলেছে তাবিজ খুললেই তোর বিপদ হবে। আমি তোকে বিপদ হোক দেখি, আমি তাবিজ খুলছি, তাবিজটা খুললাম, ছিঁড়ে ফেললাম, তো ভিতরে এমন হিজিবিজি দাগ টানা আছে যে লিখেছে সেও জানে না কি লিখেছে, এরকম করে দাগ টেনে দিয়েছে। এই ধরনের তাবিজ লিখে নকশা বানিয়ে যারা ব্যবহার করে দেয় তারাও শিরিক করে। তিন নম্বর তাবিজ, যারা বলে আমরা কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখি, কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখি, তাদেরকে আমরা বলবো না যে মুশরিক, কারণ কোরআনের কসম খাওয়া চলে, কোরআনের আয়াতে কসম খাওয়া চলে, কোরআনের আয়াত, কোরআনের ওসিলা দিয়ে দোয়া করা চলে। সুতরাং কোরআনের তাবিজ যদি কেউ লিখে তাকে মুশরিক বলবো না, তবে বলবো এই লিখা জায়েজ নয় এবং এরকম তাবিজ ব্যবহার করা জায়েজ নয়। কেন? এই তাবিজ কে ব্যবহার করবে? যে ব্যবহার করবে তার হাতে কোরআন বাঁধা থাকবে, এমনকি কোরআন বাঁধা থাকবে বলছেন। তাবিজাতে রুহুল্লাহ বলে একটা বই আছে, আপনাদের অনেকের কাছে থাকবে। সেই বইতে লেখা আছে যে যদি কোন মহিলা সন্তান কষ্ট প্রসব কষ্ট হয়, সন্তান না হয়, তাহলে ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এই আয়াতটা লিখে তার জাঙ্গে বেঁধে দিতে হবে। জাং জাং, জাংটা কোথায় দেখেন, যে জায়গা থেকে একটু দূরে নোংরা বের হয় সেইখানে বাঁধলে পরে তাড়াতাড়ি প্রসব হয়ে যাবে। আর তাবিজের কোন সুরা, কোরআনের কোন সুরা, কুল হুয়াল্লাহু আহাদ বলেন, ফালাক বলেন, নাস বলেন, আয়াতুল কুরসি বলেন, যাই বলেন, আপনি লিখে যখন আপনি আপনার হাতে রাখবেন, কোমরে রাখবেন অথবা গলাতে রাখবেন, তখন সেই তাবিজ নিয়ে আপনি বাথরুমে যাবেন, তো স্ত্রী সহবাস করবেন, তো স্ত্রীর মাসিক ভাবে সে তাবিজ ব্যবহার করে থাকবে, আপনি পাকে না পাকে মুখ কত খারাপ কথা বললেন তাও আপনার হাতে কোরআন বাঁধা আছে, সব সময় এই কোরআনকে অবমাননায় ফেলা হবে। অথচ কোন মোমেনের জন্য এটা বৈধ নয় যে কোন কোরআনের আয়াতের অপমাননা করে। যে উম্মত একটা আরবি লেখা দেখলে, আপনারা বলছিলেন আরবি লেখা দেখলে সে আরবি লেখা তাজিম করে, সে আরবি লেখাটা পা দিতে চায় না, হাতে করে তুলে নিয়ে পানিতে ফেলে দেয়, আর সেই মানুষ আল্লাহর কোরআনকে হাতে রেখে নিয়ে মুখে খারাপ কথা বলে, পেশাব পায়খানা করে, স্ত্রী সহবাস করে, নাপাকিতে ব্যবহার করে, এ নিশ্চয়ই নাজায়েজ। দ্বিতীয় কারণ হল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করে সে শিরিক করে। সুতরাং এখানে বলা হয়নি যে কোরআনী তাবিজ অথবা অকোরআনী তাবিজ, কোরআনে তথ্যের তাবিজ ব্যবহার করাই নাজায়েজ। তৃতীয় কারণ হল যদি কোরআনী তাবিজ ব্যবহার করতে অনুমতি দেন ওলামারা, তাহলে দেখা যাবে যে মানুষ তলায় তলায় অকোরআনী তাবিজ ব্যবহার করছে। তাই তাবিজের ছিদ্র পথ বন্ধ করতে সমস্ত রকমের তাবিজ হারাম, মোট কথা তাবিজ ব্যবহার করা জায়েজ নয়। তাহলে ফতোয়া আমি দিচ্ছি কেন, বলে আরব গেছে, ফেরেস্তা হয়ে গেছে, আমাদের মতো ইমামতি করতেও তাহলে বুঝতে এখানে তাবিজ লিখতে হয়, পয়সা কামাতো। একজন বলছে আরব গেছে বলে ফেরেস্তা হয়ে গেছে, অথচ আল্লাহ জানে যে আরব যাওয়ার আগেও আমরা এই ফতোয়া দিয়েছি, এই এই ভাই আমার আরব যাননি, আরব থেকে টাকাও পান না, এ ভাইয়ের ফতোয়া তাই। জিজ্ঞেস করে নিন আপনার ফতোয়া কি, আমার তো ফতোয়া থেকে আলাদা না এক, কি বলেন আপনি সমর্থন করেন না ফতোয়া, ইনি আরবে যাননি। মোট কথা হল তাবিজের ব্যবসায় যাবেন না, তাবিজ নেবেন না, তাবিজ ব্যবহার করবেন না। যে চিকিৎসা শরীরের বৈধ করেছে, আল্লাহ তাআলা বৈধ করেছেন, সেই চিকিৎসায় যান, ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গিয়ে যেগুলো বিজ্ঞান ভিত্তিক ওষুধ সেই ওষুধ ব্যবহার করুন, মলম ব্যবহার করুন, তাবিজে কোনো কাজ হবে না। লোহার বালায় কোনো কাজ হয় না, তামার লোহায় তামার বালাতে কোনো কাজ হয় না, সুতোয় কোনো কাজ হয় না। যদি বিজ্ঞান বলে কোন তামার লোহাতে বা তামাতে বা লোহাতে কাজ হয় তাহলে আপনি ব্যবহার করুন। যেমন বালা যারা ব্যবহার করে, সুতো যারা ব্যবহার করে, কোন কোন মস্তান আছে হাতে সুতো বেঁধে বেড়ায়, কোন কোন মস্তান লোহার বালা নিয়ে ঘুরে বেড়ায়, এটা কি শিরিক? না। আপনার ছেলের মুসলমানি হয়েছে, এই মুসলমানি ঘা তাড়াতাড়ি শুকাবার জন্য পায়ে তামার বালা দেন, দেন না দেন না, অনেকে দেয়। তো এই ঘা শুকাবার জন্য তামার বালার কোন স্বাদ আছে? বিজ্ঞান কি বলছে যে হ্যাঁ, পায়ে তামার বালা লাগালে পরে ওই মুসলমানের ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে? যদি বলে তো ঠিক আছে, আর যদি না বলে তো আপনার শিরিক হচ্ছে। যদি আপনি বিশ্বাস করেন যে এই ঘড়িটা বাঁধলে আপনার জ্বর ভালো হবে, তাহলে বিজ্ঞান কি বলছে যে এই ঘড়িটা বাঁধলে আপনার জ্বর ভালো হবে, তাহলে ঠিক আছে আপনি ব্যবহার করেন। বিজ্ঞান যদি না বলে যে না এইসব ঘড়ির সাথে জ্বরের কোনো স্বাদ নেই, ভালো হয় না, তাহলে আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঘড়িতে জ্বর ভালো হবে, আপনি শিরিক করবেন। বিজ্ঞান বলছে একটা ঘড়ি আছে, সেই ঘড়িটা হাতে বেঁধে রাখলে পরে নাক ডাকা রোগ বন্ধ হবে। সাউন্ড কন্ট্রোল একটা ঘড়ি বেরিয়েছে, এখনো মার্কেটে আসেনি, সাউন্ড কন্ট্রোল একটা ঘড়ি বেরিয়েছে, যে ঘড়িটা পরে শুলে যাদের নাক ডাকা অভ্যেস আছে এবং তাদের নাকে ডাকানির ফলে তার স্ত্রীও বিরক্ত হয়, ঘরের লোক বিরক্ত হয়, ব্যাঙের মতো ঘরত করে ডাকছে আর মানুষ ঘুমে বিরক্ত হচ্ছে। ঘড়িটার কাজ হল যে এই শব্দটা কন্ট্রোল করেই সঙ্গে সঙ্গে ওর ভিতর থেকে মৃদু আঘাত করবে, যখন মোবাইল হেলে না, মোবাইল হেলে তখন এভাবে আঘাত করে, তো এই ঘড়িটা যখন আঘাত করবে তখন তার নাক ডাকানি বন্ধ হবে। আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন, যদি আপনার স্ত্রী বা আপনার পাশে আপনার ভাই নাক ডাকে, তাকে হালকা স্পর্শ করবেন, দেখবেন নাক ডাকা বন্ধ হয়ে গেছে, তার ঘুমও ভাঙছে না, দেখবেন পরীক্ষা করে। বিজ্ঞান এটা রিসার্চ করে দেখেছে যে হালকা আঘাত দিলে ঘুম ভাঙবে না, অথচ নাক ডাকা বন্ধ হবে, এইরকম একটা ঘড়ি তৈরি করেছে। এই ঘড়ি যদি কেউ ব্যবহার করে সেটি হবে না, ব্যাপারটা আশা করি পরিষ্কার করে বুঝতে পেরেছেন। সুতরাং তিন প্রকার তাবিজের মধ্যে দুই প্রকার তাবিজ ব্যবহার করা শিরিক, দুই প্রকার মাদুলি ব্যবহার করা শিরিক, আর একটা যেটা বললাম কোরআনী তাবিজ সেটা ব্যবহার করা যায় নাই। এবার দেখছে আমি সোনার দোকানে কাজ করি কিন্তু সেখানে প্রত্যেক গহনাতে ছোট ছোট মূর্তি তৈরি করতে হয়, চাকরি করা যাবে? মূর্তি তৈরি করা চাহে সোনার হোক চাহে মাটির হোক চাহে লোহার হোক যায় নয়, মূর্তি তৈরি ইসলামে হারাম। সুতরাং আপনার যদি সেই দোকানে কাজ করতে হয় সেই দোকানে চাকরি বা কাজ করা বৈধ নয়, আপনি অন্য হালাল পথ কোন রুজির অন্য পথ উৎস অনুসন্ধান করুন। আপনি যদি স্বর্ণকার হন যদি মূর্তির অর্ডার আসে অর্ডার নেবেন না, আপনি অন্য কিছু নেন, এমনকি প্রাণী প্রজাপতি বানাতেও অর্ডার আসে, মেয়েরা ওই যে মাথার কি বলে ক্লিপ ক্লিপ যে লাগায় সোনার ক্লিপ হলে পরে অনেকে বলে প্রজাপতি আকারে বানিয়ে দাও, প্রজাপতির আকারেও আপনার ওই ক্লিপ বানানো জায়েজ নয়, কারণ কোন প্রকার প্রাণীর মূর্তি তৈরি করা চাহে মাটি দিয়ে হোক চাহে লোহা দিয়ে হোক চাহে সোনা দিয়ে হোক জায়েজ নয়। যদি আপনি আপনার কাছে অর্ডার এলে আপনি বলবেন যে এটা আমি পারব না, বাকি অলংকার আপনি প্রস্তুত করুন, আর যদি আপনি চাকরি করেন তো সেখানে আপনি চাকরি করবেন না। প্রতি বছর খতমে বুখারীর ফাংশন হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে জশ্নে বুখারী, জায়েজ না নাজায়েজ? এ কথাটাও আমার আছে, ওই 12 মাসে 13 পর্বে উল্লেখ করা আছে, সেখানে আমি বলেছি যে এটাকে সাধারণ একটা খুশির অনুষ্ঠান বলে পালন করা হয় নাকি দিন মনে করে পালন করা হয়। যদি বলেন যে দিন মনে করে পালন করা হয়, যেমন কোরআন খতম করলে দোয়া করা সুন্নত বা সাহাবিদের সুন্নত, তেমনি বুখারী শরীফ খতম করলে পরে দোয়া করা ইজতিমাই দোয়া করা সুন্নত বা করতে হয়, এটা দিনে আছে, তাহলে নিঃসন্দেহে বিদাত। আর জশ্নে বুখারীর সময়ে জামাতি দোয়া ওটাতে বিদাত ঘটেই, জশ্নে বুখারী করলেও দোয়া যদি না করে মিষ্টি ফিষ্টি বিতরণ করে ছাত্রদের কাছ থেকে মিষ্টি ফিষ্টি খায় তাহলে বলা যাবে যে খুশির জন্য করছে, এটাকে বিদাত বলতে পারবো না। কিন্তু বাকি কাজ ওই ইজতিমাই দোয়া সব ছাত্রদের জন্য সবাই মিলে দোয়া করে ওস্তাদ ছাত্র মিলে আমিন আমিনা দোয়া করে, এটা বিদাত। জশ্নে বুখারী দিন মনে করে করলে বিদাত, যদি খুশি মনে করে করা হয় এবং ওই শ্রেণীর ইজতিমাই দোয়া ইত্যাদি না হয় তাহলে খুশির আনন্দে মিষ্টি ফিষ্টি খাওয়া অসুবিধা নেই।